তারাই হলো সফল কাম। আর যারা পরে যে জান্নাতে ঢোকে তারা আসলে সফল কাম নয়, বিফল হয়ে নির্যাতিত হয়ে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়ার পরে গিয়ে তারা জান্নাতে যায়। আমরা সবাই চাইব আমরা বিচারের প্রথমেই যেন জান্নাতে প্রবেশ করি, জাহান্নামে প্রবেশ করে ভোগান্তির পরে জান্নাতে প্রবেশ করব এই আকাঙ্ক্ষা আমাদের নাই। আমরা চাই শুরুতে জান্নাতে প্রবেশ করতে। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা কারা তারা? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এই কয়েকটি আয়াতে সূরা মুমিনুন এক থেকে আট আয়াতের মধ্যে মুমিনদের সফলকাম মুমিনদের সাতটি গুণ বলা হয়েছে। এই গুণগুলি আমাদের অর্জন করতে হবে, নইলে আমরা বিফল মুমিন হব। কাফের হব না কিন্তু, কিন্তু বিফল হব, প্রথমেই জান্নাতে যেতে ব্যর্থ হব। এই সাতটি গুণ প্রথমে হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে মনোযোগী থাকে, তন্ময় তৎগত থাকে, খুশু খুজুর সঙ্গে সালাত আদায় করে। তাহলে মুসল্লিদের মধ্যে তিনটা ভাগ আছে, একদল মুসল্লি খাশিউন, আরেকদল মুসল্লি সাহুন, আরেকদল মুসল্লি কুসালা। তিনটে কোরআনের শব্দ, এখানে এসে খাশিউন। আবার আপনারা জানেন আম্পার মধ্যে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই মুসল্লিগুলো হলো সাহুন মুসল্লি, অর্থাৎ এরা উদাসীন। দেখবেন খেয়াল করে মুসল্লিদের মধ্যে, বুঝতে পারবেন আপনারা নিজেরাই বা নিজের দিকে খেয়াল করে দেখবেন। আর একদল মুসল্লি হল কুসালা, এদেরকে আল্লাহ পাক মুনাফিকদের যে নিদর্শন বর্ণনা করেছেন সূরা নিসার মধ্যে, সেখানে এজা কামু ইলা সালাতে কামু কুসালা, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায়, মসজিদে আসবে পিছনে হাত বেঁধে। এই দেখা যাচ্ছে মসজিদে নজর ডানি বামে, মসজিদে ঢুকেও যে প্রথমে তো দূরেকার তাহিয়াতুল মসজিদ পড়তে ওর খেয়ালই নাই, জুতা নিয়ে ব্যস্ত, একজন এক এক তালের মানুষ, এটা হলো কুসালা। দাঁড়িয়ে আছে হাই তুলতেছে, ডানি থাকে বামে থাকে, হুঁশ তাল নেই, হাত ডাইনি গেল না, বুকি গেল না, নিচে গেল, খবর নাই। এটা হলো কুসালা মুসল্লি, মুনাফিক মুসল্লি। মুনাফিকদের সালাত কবুল হয় না, উদাসীনদের সালাতও কবুল হয় না, শুধুমাত্র খাশিউন যারা মনোযোগী তাদেরই সালাত কবুল হয়, তারাই হল কদ আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিন। দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, যারা আজে বাজে কথা থেকে নিজেকে বিরত রাখে, যে কথায় কোনো উপকারিতা নেই, যে কাজে কোনো নেকি নাই, সে কাজে সে কথায় তারা অনীহা প্রদর্শন করে, এরাস করে, এড়িয়ে চলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ মুমিনের, আজেবাজে সময় নষ্ট করে না। এ বিষয়ে আপনাদেরকে এক কথা বলে দিচ্ছি, যে কথায় নেকি আছে সেই কথাটি বলুন, যে কাজে পরকালীন মুক্তি আছে, নেকি আছে, আল্লাহর কাছে সওয়াব আছে, সেই কাজটি করুন, যে কাজে গুনাহ আছে সে কাজ ছাড়ুন, যে কথায় পাপ আছে সে কথা থেকে বিরত থাকুন, ইনশাআল্লাহ আপনি সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন। তিন নম্বর ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন, যারা জাকাত ঠিকমতো দেয়। বহু বড় লোক জাকাত দেয় হিসাব দেয় না, বলে আমি জাকাত আছে যে বহু টাকা দান করি, এতে হবে না, এরকম যে কত শুনছি আমাদের ঠিক নাই। ওসর হয়েছে, ওসর বুঝেই না ওসর কাকে বলে, বলে স্যার সারা বছর গরিব মানুষের দিতেই আছি তো, আমি কত দিব? ওষুধ তো দশ ভাগে বা বিশ ভাগের এক ভাগ আমি তার চেয়ে আর বেশি দিয়ে থাকি, হবে না? ওই তো ওষুধ হিসেবে কবুল হবে না? বেহিসাব দান করেন, অমিমা রাজাক নাহ ইনফাকুন, নফল সাতকার মধ্যে এগুলো চলে যাবে, কিন্তু ফরজ জাকাতের মধ্যে এগুলো গণ্য হবে না যদি হিসাব নিকাশ না করেন। হিসাব করতে গেলেই আপনি হিসাব করবেন, তাই তো মালটা হালাল হলো না হারাম হলো, তাই না? হিসাবের মধ্যে ঢুকলেই তখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে, হালাল মাল আল্লাহ কবুল করে আর আল্লাহ তো হারাম মাল কবুল করে না, তখনই আপনি হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। এজন্য হিসাবের কথা বলা হয়েছে, পাল্লাদিন ফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, যাবতীয় নির্লজ্জ বেহায়াপনা থেকে দূরে থাকে, যে কথায় লজ্জাশীলতা প্রকাশ পায় সে কথাই বলে। বুখারী শরীফ হাদিস আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইস্তাহি ফাসনা মা শাইতান, যে ব্যক্তি নির্লজ্জ হতে পারল সে যা খুশি তাই করতে পারে। আল হায়া ওয়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কিছুই নিয়ে আসে না। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থ শুধুমাত্র জেনা ব্যবসার থেকে হেফাজত থাকা নয়, যাবতীয় প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখা, যা অন্য আয়াতে এসছে, সূরা আল আনআম 198 আয়াতে পরিষ্কার বলা হয়েছে, মা যাহারা মিনহা মা বাতন, যেগুলো প্রকাশ্য অশ্লীলতা, যেগুলো গোপন অশ্লীলতা মনের মধ্যে আসে, দেখবেন মন যখন মনের মধ্যে খারাপ চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার থুক মেরে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রজিম পড়বেন, যাতে ওই মনের মধ্যে শয়তানের চিন্তাটা দূর হয়ে যায়। শয়তান প্রথমে মনটাকে নষ্ট করে, এরপর দেহ নষ্ট করে। অতএব যে ব্যক্তি নিজেকে গোপন অশ্লীলতা এবং প্রকাশ্য অশ্লীলতা থেকে বিরত রাখতে পারে, সেই হল প্রকৃত অর্থে লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, যে ব্যক্তি নিজেদের আমানত সমূহকে এবং নিজেদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি সমূহকে রক্ষা করে। হর হামেশা আমরা আমানতের খেয়ানত করছি, শুধু টাকার আমানত নয়, কথার আমানতও তার মধ্যে আছে। বিবাহ করেছেন, স্ত্রীর আমানত আপনার হাতে, স্বামীর দায়িত্ব, দেশে থাকেন আর বিদেশে থাকেন, আপনার দায়িত্ব আপনার স্ত্রীর, যে আমানত আপনি গ্রহণ করেছিলেন বিবাহের সময়, মৃত্যুর আগ পর্যন্ত সে আমানত দাঁড়িয়ে আপনাকে রক্ষা করতে হবে। সন্তান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, সন্তান পালনের আমানত দাঁড়িয়ে আপনার উপরে আছে, সে সঠিকভাবে সে হক আদায় করা আপনার দায়িত্ব। অমনি করে সমাজের কোনো দায়িত্ব আল্লাহ আপনার পক্ষ আপনার উপরে ন্যস্ত হয়েছে, সে সামাজিক দায়িত্ব পালন করাটাও আপনার দায়িত্ব। পারিবারিক কোনো দায়িত্ব আপনার উপরে এসেছে, সে দায়িত্ব আপনার উপরে পালন করা যথাযথভাবে কর্তব্য। এর বিষয়ে আদিসে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই স্ব স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে। মনে রেখো, আল ইমাম রাইন আলা রাইয়াতিহি, দেশের যিনি নেতা তিনি সমস্ত দেশবাসীর দায়িত্বের অন্তর্ভুক্ত পড়বেন, সারা দেশের দায়িত্ব তার উপরে চাপানো হয়েছে। এজন্যই একদিন ওর ফারুক তার খুতবাতে ভাষণে বলেছিলেন, সিন্ধুরাকে, হে জনগণ, যেদিন আমি ইসলামী জগতের খলিফা মনোনীত হয়েছি সেদিন থেকে আমি মনে করি, ফোরাত নদীর কুলে একটা ছাগলও যদি আমার কারণে মারা যায়, তাহলে আমি ভয় পাই যে কেয়ামতের দিন আমাকেই আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হতে হবে। কত কঠিন কথা চিন্তা করছেন, যে আমার তদারকির দুর্বলতার কারণে ওই ছাগলটা না খেয়ে মরেছে, বা ছাগলে অসুখ হয়েছে, আমি হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারি নাই, একটা পশুর ব্যাপারও খলিফা ওমরের কি ধরনের খেয়াল ছিল একবার দেখেন। একদিন তিনি এক খুতবায় বলছেন, আমার মন চায় আমার জনগণের মধ্যে যারা দুম্বা চড়িয়ে খায়, পাহাড়ের গুহায় গুহায় ঘুরিয়ে বেড়ায়, আমি প্রত্যেকেই রাষ্ট্রের পক্ষতে ভাতা দেবো যেন ওদের কষ্ট করতে না হয়। কি অনুভূতি তাদের মধ্যে ছিল, অথচ নিজের কিন্তু পেটে খাওয়ার নাই। এই অনুভূতি যিনি যত বড়ই বড় দায়িত্বশীল তার মধ্যে তত বেশি থাকাটাই কর্তব্য। যিনি একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, প্রতিষ্ঠানের উন্নতি তার বড় আমানতদারি, ব্যর্থতা হলে দুনিয়াতেও তিনি অখ্যাত কুখ্যাত হয়ে যাবেন, আল্লাহর কাছে তিনি বঞ্চিত হবেন। আপনারা বুঝে নেবেন বিষয়গুলো, অর্থের আমানত, দায়িত্বের আমানত, ইজ্জতের আমানত, সবকিছু এক কথায় আমানত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আমানতে খেয়ানত করো না, রসুলের আমানতে খেয়ানত করো না, তোমাদের পারস্পরিক আমানতে খেয়ানত করো না। জেনে শুনি, ভুল করে মনে কিছু হলে আল্লাহ মাফ করবে। আর ওয়াদা ভঙ্গ করাটা কঠিন অপরাধ। প্রতিজ্ঞা করছি আল্লাহর নামে, অত ভঙ্গ করছি দুনিয়াবী স্বার্থের সংঘাতে, এটা বড় অপরাধ। আল্লাহ পাক বলছেন, মনে রেখো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে মানুষ, তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয় প্রতিটি কিয়ামতের দিন পৃথক পৃথকভাবে জিজ্ঞাসিত হবে। অতএব কানকে এমন কিছু শোনাবেন না, কান যা শুনতে ইচ্ছুক নয়। কিয়ামতের দিন কান কথা বলবে, চোখ কথা বলবে, হৃদয় কথা বলবে, ঠোঁট বন্ধ করে দেওয়া হবে। আলিয়ামুন আখতমালা ফুয়াহিম ও তকল্লামুন আইদিহিম ও তাসাদ আরজুন বিমা কানু একসিবুন। অতএব সাবধান, হাত পা সব কথা বলবে সেদিন। সেদিন যেন কান আমার বিরুদ্ধে কথা না বলে, এমন কিছু শুনবো না যা শুনলে আল্লাহ নারাজ হয়, এমন কিছু দেখবো না যা দেখলে এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এমন কিছু হৃদয়ে কল্পনা করব না যার কারণে হৃদয় আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। অতএব ভাইরা আমার, দেহের মৌলিক তিনটা বিষয় কিন্তু আল্লাহ ধরেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয় জগৎ, উলাইকা কানা আনহু মাসউলা। এই তিনটি মৌলিক নিয়ামত সম্পর্কে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহের ব্যাপারে হেফাজত করে থাকে, হুঁশিয়ার থাকে, ভুল যেন না হয়, মনোযোগী থাকে। এটাতে ওই তিন মুসল্লি চলে আসছে এখানে, খাসেউন মুসল্লি, সাহুন মুসল্লি, কুসালা মুসল্লি, তিনটা চলে আসছে এখানে। যে একদম পৃষ্ঠা বলে দেওয়া হয়েছে, যারা তাদের সালাতের হেফাজত করে না, রুকু, সিজদা, কিয়াম, কুউদ, যেসবগুলো সালাতের নিয়মকানুন আছে, সবচেয়ে বড় কথা তাআদিল আরকান ধীরে স্থির হয়ে সালাত আদায় করা, এটাই হল রসুলের তরিকা। কানুকরাতেল গোরাব, কাকের ঠকুর মারা সালাত, মুনাফেকের সালাত, এই সালাত কখনোই কবুল হয় না। আপনি সালাত আদায় করার সময় আল্লাহ রসুল নির্দেশ সবসময় মনে রাখবেন, সাল্লু কামার ওয়াই তুমুনি উসাল্লি, এর আগের নির্দেশটা মনে রাখেন। সালাত এমন একটি ইবাদত, যে বাজারটা বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। যারা সায়েন্সের ছাত্র বা শিক্ষক তারা দুটোই পড়ান, থিওরিও পড়ান, প্র্যাকটিসও পড়ান, কিন্তু আমরা যারা আর্টসের শিক্ষক আমরা প্র্যাকটিক্যাল পড়াই না। সালাতই একমাত্র ইবাদত যেখানে দুটি একসাথে মিলিত হয়েছে। জিবরিল দুনিয়াতে এসেছেন, মক্কামে মাহমুদের কাছে দাঁড়িয়েছেন, আমার রসুল পিছনে মুক্তাদি হয়েছেন, প্রথম দিন আব্বাল অক্তে পাশক্ত পড়িয়েছেন, পরের দিন আখির অক্তে পাশক্ত পড়িয়েছেন এবং বলেছেন, মায়বানা হাজান অক্তায়নে, তোমার উম্মতের সময়, সালাতের সময় হচ্ছে এই দুই অক্তের মধ্যবর্তীর মধ্যে। তাহলে সালাতের ইমাম কিন্তু প্রথম জিবরিল, মুক্তাদি প্রথম আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। এইবার তিনি আমাদেরকে বলছেন, সাল্লু কামার আই তুমুনি উসাল্লি, হে জনগণ, তোরা অনুরূপভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখানে কি আল্লাহ রসুলের নিজস্ব করে বক্তব্য আছে? উনি শিখছেন কার কাছ থেকে? ডাইরেক্ট জিব্রিল কাছে, অর্থাৎ আল্লাহর হুকুমে। তো সেই সালাত তিনি দেখিয়ে দিয়েছেন, পড়িয়ে মুখস্থ করে কাউকে শেখার নেই, একে যেমন দেখছো তেমনভাবে সালাত আদায় করো। যারা দেখেছেন তারাই তার সালাতের বর্ণনা দিয়েছেন সহি হাদিসের মধ্যে। দেখেছেন কারা? সাহাবে কেরাম, ঠিক তো? আমি তো দেখিনি, আপনি দেখেননি, কোন ইমাম সাহেব দেখছে, কোন পীর সাহেব দেখছে, কেউ তো দেখেনি। দেখেছে তার সাহাবিরা, দেখেছে আবু বকর, দেখেছে ওমর, দেখেছে ওসমান, দেখেছে আলী, দেখেছে আবু হুরায়রা। তাদের সাক্ষী গ্রহণ করবেন না আমাদের সাক্ষী গ্রহণ করবেন? এতো পাগলও বোঝে যে যারা দেখেছে তাদের সাক্ষী গ্রহণ করতে হবে, ঠিক না? এতো পাগলও বোঝে, কোনো রিসার্চ করা লাগে নাকি? তাদের বর্ণনাগুলো কোথায় পাবেন? হাদিসের পৃষ্ঠা খুলুন, কিতাবুস সালাত দেখুন, সালাতের অধ্যায় বের করুন, সহি হাদিসের অধ্যায়গুলো দয়া করে একটু পড়ুন, যদি আপনি না পড়ে ট্র্যাডিশনাল সালাত আদায় করেন, বাপদাদা চোদ্দ পুরুষের সালাত, মজহাবি সালাত, তরিকাগত সালাত, ইমামি সালাত, কোন সালাতেই কাজে লাগবে না কিয়ামতের মাঠে, ওই সাহন মুসল্লি বা কুসালা মুসল্লির সাথে জাহান্নামে চলে যেতে হবে। সালাত আদায় করলে জান্নাত পাবেন এটা মনে করবেন না। এজন্য আগে বলেছি সালাত মুসল্লি তিন রকম, যারা সালাতের যথাযথ হেফাজত করে তারাই হল সফল কাম মুমিন। খেয়াল রাখবেন বিষয়গুলো, আমাদের দেশে বহু ভুল আছে, সেজন্য বাধ্য আমাদেরকে সালাতুর রাসূল লিখতে হয়েছে, নাহলে আমাদের মতো লোকের ওইসব বই লেখার দরকারই ছিল না, বাধ্য লিখতে হয়েছে, মানুষ শোনে না। হাদিসের রেফারেন্স দেওয়া আছে, দেখে নেবেন কোথায় কোথায় ভুল। এই অহংকার করবেন না যে আমার কোনো ভুল নাই। এই সাতটা গুণ সফলকাম মুমিনের। এবার আসেন অন্য আয়াতে আল্লাহ পাক আরো দুটি গুণের কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকুমুস সাদিকুন। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা ব্যতীত কেউই মুমিন নয়, অর্থাৎ তারাই মাত্র সত্যিকারের মুমিন যারা বিশ্বাস স্থাপন করল আল্লাহর উপরে, তাঁর রসুলের উপরে। সুম্মালাম এরতাবু, অতপর এই বিশ্বাসের মধ্যে সামান্যতম কোন সন্দেহ পোষণ করল না। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বাস দুই ভাগে বিভক্ত, আমিনাল্লাহ সামাই ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ আগেই অন্যতে বলে দিয়েছেন, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে দ্বিধা সংকোচ সহকারে, আসলে আসলে আল্লাহ আছে নাকি, কি পড়েই তো যাচ্ছি, আসলে আল্লাহ আছে নাকি। ফাইনাসাবাত, যদি তার কোন মঙ্গল স্পর্শ করে খুশিতে বাগবা, আর যদি তাকে অমঙ্গল স্পর্শ করে এনকালে বলে আকে বাইহে, উল্টা ফেরে, বারে দেখো ইসলাম টিসলাম, এ ধর্মস্থলা পিঠে বেঁধেই আমার এই ক্ষতিটা হয়ে গেল, যদি দশটা ঘুষ দিতাম দিব্য আমি চলে যেতে পারতাম, ঘুষ দেবো না, ধর্ম করতে গিয়ে আমার সব লস হয়ে গেল, বলি না আমরা। এরকম মুমিনদের মধ্যে একদল মুমিন আছে যারা দ্বিধা সংকোচ হয়ে সহ ইবাদত করে। এটা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তোমরা যতই সালাত আদায় করো আর আল্লাহ করো, আমি তোর অন্তর খবর রাখি। সুম্মালাম এরতাবু, সামান্যতম দ্বিধা সংকোচ না রেখে যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তারাই হল প্রকৃত মুমিন, তারাই হল সফলকাম মুমিন। বিপদ আপদ আসবে, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ হয় না, বিপদ চলে যাবে, আল্লাহর হুকুম ছাড়া বিপদ চলে যায় না। বিপদ সহ যদি দুনিয়াতে বিদায় হই, এটাই আল্লাহর হুকুম মনে করতে হবে, সবসময় খুশি থাকতে হবে আল্লাহর নির্দেশের উপরে, তবেই আমি মুমিন, নইলে আমি মুমিন নই। অর্থাৎ মুমিন আমরা সবাই, সফলকাম মুমিন নই, কত হল এটা। আর কি করতে হবে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, আল্লাহর উপরে স্থির এবং নিঃসন্দেহ বিশ্বাস রাখতে হবে এক, এরপরে হলো আপনি আল্লাহর পথে নিজের মাল এবং জান দিয়ে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাবেন, জিহাদ করবেন। উলাইকুমুস সাদিকুন, তারাই হলো সত্যিকারের ইমানের দাবিদার মুমিন। ইমাম কুরতুবী বলছেন, আল্লাহ পাক কোরআনের সব জায়গায় জাহাদু বলার পরে বি আমওয়ালিকুম এনেছেন, আগে মালের কথা বলেছেন পরে জানার কথা বলেছেন। কেন বললেন? এই জন্য যে জিহাদ করতে গেলে আল্লাহর পথে যে কোনো কাজই আপনি করবেন আগে মালের দরকার। মাল খরচ করতে মানুষ চায় না, জান দিতে রাজি, মালের প্রতি এতই মায়া। লিহুব্বুল খায়রে লা শাদীদ, মানুষ মালের মহব্বতে অত্যন্ত কঠিন, মাল দিতে রাজি নয়। হাসপাতালে গিয়েছিল 10 টাকা নিয়ে, মৃত লাশ ফিরে যাচ্ছে, কাফনের কাপড় পরা বসা গোসল দেওয়ার সময় দেখলো সে 10 টাকা সেখানেই আছে, ওই একটি পয়সাও খরচ করে নাই আমার স্বচক্ষে দেখা। অথচ আমাদের সবচেয়ে বড় লোক, আমার জানা মতো আমার এলাকায় অত বড় লোক হয়নি, 10 টাকা নিয়ে হাসপাতালে 10 টাকা নিয়েই ফিরেছে, লাশ তো খরচ করেনি। এরকম বখিল কৃপণের সংখ্যা কিন্তু কমতি নেই। সাবধান, বখিলের মাল নিজেরও কোনো উপকারে লাগে না, খুব পরেরও কোনো উপকার লাগে না, যক্ষের ধন। যারা টাকা কামাই করছেন সাবধান, আপনার টাকা আপনার নয়, ওটা আল্লাহ আপনার কাছে দিয়েছেন পরীক্ষা স্বরূপ, আপনি টাকাটা কিভাবে ব্যয় করছেন দেখার জন্য। দান করুন, আল্লাহর উপর তওয়াক্কল করুন, দেখুন আপনার টাকা কত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কোরআন মিথ্যা নয়, হাদিস মিথ্যা নয়। যেমন তোমার একটা বাসুর পোষো, সে বাসুর যেমন দিন দিন দিন দিন বড় হয়, অনুরূপ তোমরা যখন আমাকে ভালোবেসে এক টাকা দান করো, আমি ওটাকে তোমার জন্য সঞ্চয় করি এবং বাড়তে বাড়তে বাড়তে বাড়তে কেয়ামতের দিন বিশাল বহৎ পাহাড়ের মতো হয়ে যায়। তুমি যখন মরে যাবে আমার কাছে আসবে, তোমার দান সব তোমাকে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই হতভাগা মানুষ সব রেখে দেয়, দুনিয়াতে যায় কবরে যায়। এত তোষামত করলেও সে এতিমখানাও পয়সা নেই, আন্দোলনেও পয়সা নেই, কোন পাঁচটা পয়সা দিতে রাজি নেই। ছেলেবিলিকে বেড়া তো ছেলেবিলি কড়া খাবে রে, ছেলেবিলি রুজির মালিক আল্লাহ না, তো তুই রুজির মালিক নাকি? হুঁশ নাই, পাগল সব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতাউর রহমান, যার নাম হচ্ছে আতিউর রহমান বলা হয়, এই লোকটা পরীক্ষার ফিস দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে, বন্ধুরা মিলে শেষকালে শিক্ষকরা তার চাঁদা করে পরীক্ষার ফিস সরবরাহ করেছিল, জানেন খবর? সে লোক আছে বাংলাদেশের সমস্ত টাকার হেড। অতএব এটা মনে করবেন না যে আপনার রুজির মালিক আপনি বা আপনার ছেলের রুজির মালিক আপনি বাবা, জি না। তবা করুন, খবরদার, অন্তরের মধ্যে এই সন্দেহ রাখবেন না যে আমার আল্লাহ রুজির মালিক বোধ হয় নয়, আমি বোধ হয় হতে পারি। এই যে বোধ হয় যদি কিন্তু, এ হলো যত রোগের ডিপো এখানে। এই জন্য আল্লাহ বলে সুম্মালাম এরতাবু, আল্লাহ বলে বিশ্বাস করে এবং বিশ্বাসের সঙ্গে কোনো সন্দেহ করে না, তাহলেই সে সফলকা মুমিন হবে। সঙ্গে সঙ্গে জাহাদু বিআমওয়ালি আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তার মাল এবং তার জীবন দিয়ে আল্লাহর পথে সাধ্যমতো প্রচেষ্টা চালায়, সেই হলো আমার কাছে সফলকা মুমিন। আগে সাতটা বললাম, এই আয়াতে দুটো হলো, কটা হলো? নয়টা হলো। এবার আসেন, এর একটা হাদিস বলি। ওয়ান ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমে আখুল মুসলিমে লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওমান ফাররাজা মিন মুসলিমিন কুরবাতান ফাররাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমুল কিয়ামাহ ওমান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমুল কিয়ামাহ। মুত্তাফাকুন আলাইহ। এর মধ্যে পাঁচটা গুণ আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। এক, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। তার নিদর্শন কি হবে? লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। জুলুমের বিস্তৃত ব্যাখ্যা আপনারা বুঝে নেবেন। অত্যাচার বহু রকম আছে, মানসিক অত্যাচার, দৈহিক অত্যাচার, অর্থনৈতিক অত্যাচার, সব ধরনের আছে। সম্মানের অত্যাচার, একটা সম্মানী মানুষকে সামান্য ইঙ্গিত দিলেই তিনি অসম্মানে ফেটে পড়েন, আর কিন্তু অসম্মানী মানুষকে বেশি করে অসম্মান করলেও সেটাকে কিছুই মনে করে না। এটা ব্যক্তি এবং মানুষের পদমর্যাদার ভেদে হয়ে থাকে, সে বিষয়টি খেয়াল করে। এক কথা বলা হচ্ছে লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করে না। ওয়ালা ইউসলিমুহু, সে তাকে লজ্জিত করে না। আর ওমান কানাফি হাজাতে আখিহে, যদি কোনো ভাই তার ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয়, কানাল্লাহ ফি হাজাতিহি, আল্লাহ পাক তার একটা প্রয়োজন মিটিয়ে দেবেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আপনি কিন্তু প্রয়োজন মিটিয়ে দিলেন বিনা স্বার্থে, টাকা পয়সা না নিয়ে বা দুনিয়াবে কোনো স্বার্থ উদ্ধার না করে, এই যদি করেন তাহলেই আপনি কিন্তু আল্লাহ আপনার অন্তর খবর রাখেন, আল্লাহ অলক্ষ্যে থেকে আপনার একটা প্রয়োজন মিটিয়ে দেবেন আপনি কল্পনাও করেন নাই। আপনার এখন এত টাকা দরকার, কোথায় পাবো, পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ওই একদিন একটা মানুষকে উপকার করেছিলেন, আল্লাহ কিন্তু ওটা তুলে রেখে দিয়েছেন যে আজকে তিনি টের পাচ্ছেন আমার বান্দা তো বিপদে পড়ে গেছে, ঠিক আছে, আর এক বান্দাকে আল্লাহ অন্তরের মধ্যে এলাকা করে দিলেন। ওই বান্দার তার জিজ্ঞেস করলে, কি ভাই কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ বাবা একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা চিন্তা করবেন না, আপনি বলুন অ্যাকাউন্ট নম্বর দেন, দিল টাকা পাঠিয়ে। এই কিংবা অলৌকিকভাবে আপনি সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে, মানে হাই সোলা ইয়াত আসে, আল্লাহ বলছেন আমি কিভাবে তোমাকে সাহায্য করব তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহ এবং রসুলের কথা দয়া করে বিশ্বাস করুন, বস্তুবাদী হওয়ার চেষ্টা করবেন না। ওমান ফররাজান মুসলিমিন কুরবাতান, যদি কোন মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের একটা বিপদ দূর করে দেয়, ফাররাজাল্লাহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমুল কিয়ামাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিন অসংখ্য বিপদ থেকে আল্লাহ পাক ওই দুনিয়ার বিপদের বিনিময়ে আরেকটা বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। বিশ্বাস করুন, আপনি ভাবছেন চাই তো ওরকে এত উপকার করলো আমার এত ক্ষতি করলো না, আল্লাহ ঠিকই জানে আপনি কি উপকার করেছেন, কেউ দেখেনি, আল্লাহ দেখেছে, আল্লাহ তার যাজা অবশ্যই দিবেন। তিনি কখনোই কোনো মুমিনকে যাজাবিহীন রাখেন না, দুনিয়া হোক আর আখেরাতে হোক সে অবশ্যই প্রতিদান পাবে। পাঁচ নম্বর, ওমান সাতরা মুসলিমা সাতরা উল্লাহ ইয়াউমুল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়ায় একটা মুসলিমের কোন গোপন দোষ গোপন রাখে আল্লাহ পাক কিয়ামতের দিন তার একটি পাপ গোপন রাখবেন। আপনি তো বলবেন তাই তো আল্লাহ তো অবিচারী হয়ে গেল, জি না, আল্লাহ অবিচারী নন। যেহেতু আপনি দুনিয়াতে একটা ভাইয়ের গোপন দোষ গোপন রেখেছিলেন, তার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন একটা পাপ গোপন রাখবেন, বিচার করবেন না। তাহলে কি হলো, অবিচার হলো? এটা তো ন্যায় বিচার হলো, কারণ আপনি যে গোপন রেখেছেন দুনিয়ার কোনো সাক্ষী নাই। দুর্ভাগ্য আমাদের, কারো কোনো অপরাধ হতেও তো পারে, মানুষ তো আমরা, ইচ্ছাকৃত হলো কি অনিচ্ছাকৃত হলো বা পরিস্থিতির চাপ হলো দেখা দেখে নাই, পত্রিকায় উঠে গেল, রেডিও চলে গেল, টিভিতে চলে গেল, সারা দুনিয়া হয়ে গেল ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট খুললে আপনি পাগল হয়ে যাবেন, এটা জঙ্গল বলি, ইন্টারনেট আমরা জঙ্গল বলিও, ও খুললে এমন কোন বস্তু নেই যে ওর মধ্যে পাওয়া যায় না, একটা মরা পায়খানা ঘরে গেলে পায়খানা পাওয়া যায়, ইন্টারনেটে চাষে সব পাওয়া যায়, এত নোংরা জায়গাও। কারা করে? শিক্ষিত লোকরা করে, শিক্ষিত লোক যদি এত খারাপ হয় ইন্টারনেটে হাত দিলে বুঝতে পারবেন। এগুলো অত্যন্ত বড় পাপ, কারোর কোনো গোপন দোষকে গোপন রাখাটার মধ্যেই নেকি। সফল কাম মুমিনদের একটা বড় গুণ হলো এটা, নিতান্ত বাধ্য না হলে বলা হবে না, সে বলার মধ্যেও যেন ইসলাহের নিয়ত থাকে। এই হাদিসে আমরা পাঁচটা জিনিস পেলাম, একটা হচ্ছে সে অন্যের উপরে জুলুম করবে না, আরেকটা হলো সে অন্যকে লজ্জিত করবে না, আরেকটা হলো অন্যের প্রয়োজন সে নিজে মিটিয়ে দিবে, আরেকটা হলো অন্যের কোনো বিপদ সে নিজে উদ্ধার করে দেবে, আরেকটা হলো অন্যের কোনো গোপন দোষ সে গোপন রাখবে। সে ছাড়া কিন্তু কেউ জানে না, ও বললে কিন্তু তার ক্ষতি হয়ে যাবে, কিন্তু আপনি বললেন না, আলহামদুলিল্লাহ এর বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য কিয়ামতের মাঠে একটা গোপন পাপকে আল্লাহ দূর করে দিবেন। আমরা যেন সবাই কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের অংশীদার হতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। আসুন আরেকটা হাদিস শুনেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না এবং বড়ের যথাযথ হক আদায় করে না, সে ব্যক্তি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়। এই একটা বড় গুণ, যদি একটা হাদিস আমরা ফলো করি, সমাজে যাবতীয় অস্থিতিশীলতা অশান্তি হয়তো বা দূর হয়ে যেতে পারে। যদি শুধু বড়রা ছোটদের স্নেহ করেন, ছোটরা বড়দেরকে সম্মান করেন, আলহামদুলিল্লাহ এই একটা হাদিসের মাধ্যমে সমাজে শান্তি চলে আসে। ছোট 18 বছরের ছোট্ট বাচ্চা ছেলে জাস্টিস শাহাবুদ্দিন, বাংলাদেশের সবচেয়ে কি বলবো এখন, প্রশংসিত নির্দোষ নিরপেক্ষ একজন প্রেসিডেন্ট ছিলেন, যার গায়ে কেউ কোনো কালো দাগ দিতে পারে নাই, সেই মানুষটার নাম ধরে আমার ডিপার্টমেন্টের পিছনে ওইখানে যেভাবে গালিগালাজ করছে, এটা কোরাস, বয়স 19 বা 20 বছর, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্র। আমি হতভম্ব হয়ে যাচ্ছি, যে সমস্ত নেতারা আমাদের এই সমস্ত নির্দোষ মাসুম বাচ্চাগুলোকে গালি দিতে শিখায় মুরব্বীদেরকে, ধিক ওইসব নেতাদের, এরা ধ্বংস হয়ে যাবে এদের নিজস্ব আচরণের কারণে। যে নেতা এদেরকে অন্য গালি দেওয়া শেখাচ্ছে, নিঃসন্দেহে আরেক দলের ছেলেরা তোমার মতন নেতাকেও গালি দিবে। গালি দেওয়াটাই যেন এদেশের রাজনীতির একটা সবচেয়ে আবশ্যিক অনুষঙ্গ, ফলে এক দলের ছাত্ররা অন্য দলের শিক্ষককে সম্মান করে না, হোক বয়সে বড়। আজকে 60 বছরের বৃদ্ধ আলমকে 18 বছরের একজন ক্রিকেটার রাস্তায় ফেলিয়ে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে, আমরা পত্রিকায় দেখছি, এটা কিসের লক্ষণ? একটি বড়কে সম্মান করা হচ্ছে লাঠি দিয়ে? পুলিশেরা দেশের বরণ্য আলেমদেরকে ধরে নিয়ে সন্দেহের ভিত্তিতে পিটিয়ে পিটিয়ে একেবারে মুমূর্ষু অবস্থায় 28টা কেস খালাস করে দিয়ে জামিন দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কি চমৎকার দেশ! এই যদি এদেশের নেতৃবৃন্দের আচরণ হয় তাহলে বড়কে সম্মান করবে কে? হতে পারেন আপনি দেশের বড় নেতা, কিন্তু আপনি নিজেদের দোষটাকে স্নেহ করেন না, বড়কে সম্মান করেন না, আপনি সম্মানিত মানুষকে অসম্মানিত করেন, অথবা আপনার সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন না, এটি স্বাভাবিক হবে না? সেটাই হচ্ছে দেশ। স্রেফ একটা হাদিস মানুন, দয়া করে, হাজার হাজার হাদিস মুখস্থ করা কারোর পক্ষে সম্ভব নয়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না সে মুসলমান নয়। এরপরে আর একটা হাদিস, একটা আয়াত আপনাদের শুনিয়ে দিই। আল্লাহ বলছেন, আল মুমিনুনা আল মুমিনাতু বাদুম আউলিয়াউ বাদ, মুমিন পুরুষ এবং নারী পরস্পরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের বাহ্যিক নিদর্শন হচ্ছে তারা সবসময় ন্যায়ের আদেশ দিবে, অন্যায়ের নিষেধ করবে। এই গুণ। ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম, সূরা তওবা 17 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা গুণের কথা বলেছেন, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। এটা দিয়ে সর্বশেষ প্রথম সূরা মুমিনুনের মধ্যে সাতটি গুণের কথা এসেছে, অতঃপর সূরা হুজুরাতের মধ্যে দুটি গুণের কথা এসেছে 27:9, অতঃপর ইবনে উমরের হাদিসের মধ্যে পাঁচটি গুণের কথা এসেছে 9:5-14, অতঃপর আরেকটি হাদিসের মধ্যে আব্দুল ইবনে আমরের হাদিসের মধ্যে এসছে একটা গুণ, যে ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা। সবশেষে সূরা তওবা 17 নম্বর আয়াতে এসেছে একটা গুণ, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। এই 18টি গুণ এখানে কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে সফল মুমিনদের বিশেষণ হিসেবে, সিফাত হিসেবে। এই গুণগুলো যদি আমাদের মধ্যে আসে তাহলে আশা করা যায় কাদাফুল্লাহাল মুমিনুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালেদুন, আমরা সফল কা মুমিন হব এবং আমরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে পারবে বলে আশা করা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 18টি গুণ অর্জনে তৌফিক দান করুন। আমি আবার গুণগুলো বলে দিই, আপনাদের সিরিয়াল করতে ধারণা তৈরি হবে। এক নম্বর, তারা সালাতে মনোযোগী থাকবে, অমনোযোগী অবস্থা সালাত আদায় করবে না, উদাসীন হবে না এবং অলস হবে না, যারা সালাতে মনোযোগী হবে। দুই নম্বর, যারা আজেবাজে কথা এবং কাজ থেকে দূরে থাকবে। তিন নম্বর, যারা যাকাত সঠিকভাবে আদায় করবে। চার নম্বর, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে। পাঁচ নম্বর, যারা আমানত যথাযথভাবে আদায় করবে। ছয় নম্বর, যারা ওয়াদা এবং প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করবে। সাত নম্বর, যারা সালাতের কিয়াম কুউদ রুকু সুজুদ ফরজ ওয়াজিব সুন্নত সমূহ যথাযথভাবে হেফাজত করবে বা আদায় করবে। এর পরের আয়াতে সূরা হুজুরাতে এসছে, যারা আল্লাহর উপরে ইমান আনবে নিঃসন্দেহ চিত্তে, কোন রকম সন্দেহ থাকবে না, আমার আল্লাহ অবশ্যই আছেন, রসুল সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য, দুনিয়া সত্য, সবই মৃত্যু সত্য। এই ইমানের যে ছয়টি স্তম্ভ এবং ইসলামের যে পাঁচটি স্তম্ভ, প্রতিটি ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস থাকবে। বিশ্বাসের ঘরে যদি একবার সন্দেহ ঢুকে পড়ে আপনি কাফের হয়ে যাবেন। আপনি অন্যায় করতে পারেন, মা বলেছে এটি তোমার বাপ, দৃঢ় বিশ্বাস ইনি আমার বাপ, আমৃত্যু উনি আমার বাপ, কিন্তু আমি বাপের আনুগত্য করি না, বাপ সবসময় গালিগালাজ করে, যদি মনে সন্দেহ থাকে উনি আমার বাপ বোধ নাও হতে পারে, তাহলে কি আপনি বাপের সম্পত্তির অংশীদার হতে পারবেন? শেষ, বিশ্বাস দৃঢ় আছে তথাপি আব্বার আনুগত্য করি না, এরপরেও কিন্তু আপনি ওই ব্যক্তির পুত্র হিসেবে দুনিয়াতে গণ্য হবেন। ঠিক এই বিশ্বাস আল্লাহর ক্ষেত্রে রাখতে হবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আমার জীবনদাতা, তিনি আমার মরণদাতা, তিনি আমার রুজিদাতা, তার হুকুমে আমি এসেছি দুনিয়াতে, তার হুকুমে দুনিয়া ছেড়ে চলে যাব, পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমাকে আটকে রাখে পৃথিবীতে, কোন হাসপাতালের ডাক্তারের ক্ষমতা নেই আমাকে সরিয়ে রাখে, যে জীবন আমি কখনোই দেখতে পাই নাই, অলক্ষ্যে আছে যে জীবন আত্মা আমার মধ্যে, একইভাবে আমি আর আল্লাহকে দেখি না। কিন্তু যেমন আমি নিজের রূহকে অস্বীকার করতে পারি না, একইভাবে আমি আর আল্লাহকে অস্বীকার করতে পারি না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে ব্যক্তি ইমান রাখে সেই মাত্র সফল কাম। এরপরে আল্লাহর জন্য, আল্লাহর বিধান মানার জন্য আপনাকে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। এই দুটা গুণ, 7 আর 2 9। এরপরে হাদিসে এসছে 5টি গুণ। 1, আপনি কোনো মুসলিমের উপরে জুলুম করবেন না। 2, আপনি কাউকে লজ্জিত করবেন না। 3, আপনি অন্যের প্রয়োজন নিজে মিটিয়ে দিবেন। ধরুন একজন সাইকেলে রাস্তা উঠতেছে, মাল ভারী, একা মানুষ ঠেলে তুলতে পারছে না, এই আমাদের এখানে রাস্তা উঠতে একটু উঁচু নিচে আছে না, আপনি যাচ্ছেন পাহাড় দিয়ে, আপনাকে ও বলতে লজ্জা পাচ্ছে, আপনি সাইকেলটা ধরে ঠেলে রাস্তা উঠে দিলেন, ওই লোকটা অন্তত কত খুশি হলো না, এটা কেউ দেখেনি, আপনি দেখেছেন না, সে দেখেছে, উপরে আল্লাহ দেখেছে, আমার বান্দা সাহায্য করলো, আমি কিয়ামতের মাঠে অবশ্যই তাকে সাহায্য করব। কথা বলছেন, ছোট ছোট বিষয়, অনেক উপকার মানুষের করা যায় কিন্তু মানুষ এগুলো পারে না। আপনি বাসের পাশে দাঁড়িয়ে আছেন, বাস ছেড়ে দিচ্ছে, মালটা সাদু উঠিতে পারছেন না, কুলি পাচ্ছেন না, কি করবেন, আপনি প্যাসেঞ্জার, ও প্যাসেঞ্জার, আপনি সঙ্গে সঙ্গে মালটা ধরে দিয়ে উপরে উঠে দিলেন, এই যে উপকারটুকু করলেন, এটা সারা জীবনও কৃতজ্ঞ থাকবে আপনার কাছে। আল্লাহ কিন্তু উপর থেকে দেখে নিলেন, আমার বান্দা বাচ্চা আমি সাহায্য করলাম। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, যখন মানুষ অন্যকে সাহায্য করে এটা হচ্ছে তার একটা বড় গুণ। 11 নম্বর, মান ফাররাজান মুসলিমান কুরবা। দুনিয়াতে একটা বিপদ যদি কোন বান্দার আমরা উদ্ধার করে দিই, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন তার একটা বিপদটা আল্লাহ পাক থেকে উদ্ধার করবে। 11 নম্বর, যে ব্যক্তি দুনিয়া একটা মানুষের কোনো গোপন দোষকে গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার একটা গোপন পাপকে গোপন রাখবেন। এই 14টার পরে 15 নম্বর বারে আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, দেখো ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো, তাহলে দুনিয়া শান্তি পাবে, নইলে তুমি মুসলিম থাকতে পারবে না। এই গুণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। আর পরিশেষে যে গুণটা আমাদের মৌলিক, মুসলমানদের মৌলিক দায়িত্ব পৃথিবীতে, মুসলমানদের শ্রেষ্ঠত্বের চাবিকাঠি যার মধ্যে নিহিত, সেটা আল্লাহ পাক সুরা তবা 17 নম্বর আয়াতে বলেছেন, সুরা আলে ইমরান 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিন নাস, তোমাদের শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে একটি মাত্র কাজের জন্য, ইয়া আমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ন্যায়ের আদেশ দিবে এবং অন্যায় থেকে নিষেধ করবে। এই মৌলিক গুণ যেন সবার মধ্যে থাকে। আপনার সামনে একটা অন্যায় হতে যাচ্ছে, আপনি দেখে না দেখে ভান করে চলে গেলেন, এটা ইমানদারের গুণ নয়। একটা ছেলে অন্যায় করছে, আপনি তাকে বলুন বাবা অন্যায় কাজটা করতে হয় না। একটা ছেলে একটা ছেলেকে মারছে, আপনি ঠেকাবেন, এই বাবা মারিস না, মারিস না বাবা, মারিস না। এমনকি দুটো কুকুর যদি মারামারি করে, আপনি হেই করে খেদে দিয়ে ওই দুর্বল কুকুরটা যদি বেঁচে যায়, ওটাও আল্লাহ পাক দেখছেন আসমান থেকে, হ্যাঁ আমার বান্দা একটা, আমার একটা সৃষ্ট জীবকে সাহায্য করেছে, আমিও তাকে সাহায্য করবো কিয়ামতের মাঠে, দুনিয়াতেও সাহায্য করব। এটা প্রায় ঘটে। কিন্তু এই 16টা গুণ যদি অর্জন করা যায়, আল্লাহ পাক আমাদের, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করবো, আল্লাহ পাক যেন আমাদেরকে এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করে। أقول قولي هذا استغفر لي ولكم وللسائر المسلمين